আল্লাহ পাক উপরে জুলুম করতে পারে না কোনো মানুষ, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তবে তারা নিজেদের উপরে জুলুম করেছিল। যেই ব্যক্তি পাপ করে, যেই ব্যক্তি অন্যায় কাজ করে, যে ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে, সে আল্লাহর উপরে জুলুম করতে পারে না, সে আল্লাহর ক্ষতি করতে পারে না, সে নিজেরই ক্ষতি করে। কারণ এই পাপের পরিণাম তাকেই ভোগ করতে হয়, পাপের শাস্তি তাকেই পেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই মূসা আলাইহিস সালামের জাতি বনে ইসরায়েলকে বললেন যে তোমরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করো, বাইতুল মুকদ্দাসের শহরে ফিলিস্তিনে প্রবেশ করো, এবং সেখানে তোমরা পানাহার করো তৃপ্তির সাথে আর আদবের সাথে ঢুকো। তারা বেয়াদবি করল। এই মর্মে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজ কুলনা, আর স্মরণ করো ওই সময়কে যখন বলেছিলাম উদখুলু হাযিহিল কারিয়া, এই জনপদে প্রবেশ করো, এই শহরে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শিয়তুম রাগাদা, এবং সেখান থেকে তোমরা খেতে থাকো তৃপ্তির সাথে যেমনটা চাও, যেমন ভাবে চাও, আল্লাহ পাকের নিয়ামতের অভাব নেই সেখানে। উদখুলুল বাবা সুজ্জাদা, আর শহরের দরজায় যখন প্রবেশ করবে তখন নত হয়ে প্রবেশ করবে। সুজ্জাদার শাব্দিক অর্থ হচ্ছে সেজদায় অবনত হবে। একটি তাফসীর করা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল শুকরানে সেজদা করো যে আল্লাহ পাক তোমাদেরকে মোবারক শহরে ফিরিয়ে দিয়েছেন, তাহলে সেজদার অর্থ সেজদাই, সেজদা করো। আর অন্যান্য তাফসীর কারগণ বলেছেন যেটি বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে তাদেরকে বলা হয়েছিল যে ঝুঁকে সেই শহরে প্রবেশ করবে। অকুল হিত্তা, এবং তোমরা বলবে হিত্তা শব্দ, হিত্তাতুন মানে হত্তা আন্না খাতায়ান, আমাদের গুনাগুলিকে মার্জনা করে দাও, আল্লাহর কাছে গুনার মাফ চাও আর প্রবেশ করো, নাগফিরলাকুম খাতায়াকুম, তাহলে তোমাদের গুনাগুলিকে মার্জনা করে দেব, ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং সৎকর্মশীলদেরকে আরো অধিক দেব। তাহলে যারা সৎকর্মশীল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইহসান থেকে যাদের মধ্যে ইহসান রয়েছে তারা হচ্ছে মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে মুহসিনিন হচ্ছে ওই সব লোকেরা যারা নিষ্ঠার সাথে ইবাদত বন্দি করে। এই জন্য দ্বীনের সবচাইতে উচ্চ স্তর হচ্ছে ইহসান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহসান হচ্ছে যে তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করবেন আপনি। মাতা পিতার সাথে ইহসান রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টির সাথে ইহসান রয়েছে, সৎ ব্যবহার করা। আল্লাহ পাক বলছেন ওয়াসানাজিদুল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা সৎ ব্যবহার করে, তাদেরকে আমি আরো অধিক দেব। কিন্তু এরা আল্লাহ পাকের আদেশ মানল না, বনী ইসরায়েল বিয়াদবি করল। ফাবাদদাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যারা জালেম অর্থাৎ বনী ইসরায়েল জালেমরা মূসা আলাইহিস সালামের যুগে, তারা করলো কি, তাদেরকে যেই কথা বলতে বলা হয়েছিল সেটাকে পরিবর্তন করে দিল, গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যেটা বলতে বলা হয়েছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু তারা বলল। কি বলেছিল তাফসীরের কিতাবাদিতে আছে যে তাদেরকে বলা হয়েছিল হিত্তাতুন বলো, তাহলে গুনাহ মাফ হবে, হিত্তাতুন মানে গুনাহ মাফ করে দাও। ওরা হিত্তাতুনকে বিকৃত করে হিন্তাতুন বলেছিল, হিন্তাতুন মানে গম, যাতে কোনো অর্থ না হয়, হিন্তাতুন ফি শাগরাতিন, কোনো কোনো তাফসীর রয়েছে যে গম শীষের মধ্যে রয়েছে, কোনো অর্থ হইল না, আল্লাহর কাছে মাফ চাইল না এই বেয়াদবরা। আল্লাহ পাক বলছেন ফানজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই, যারা জালেম হয়ে গেল, পাপাচারে লিপ্ত হলো, তাদের উপর আকাশ থেকে আমি আমার আযাব নাজিল করলাম। আল্লাহ পাক এই আযাবকে রিজজ বলে আখ্যায়িত করেছেন, রিজজাম মিনাস সামাই, আকাশ থেকে আযাব নাজিল করলেন, রিজজ। এই রিজজ কোন ধরনের আযাব ছিল এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে আত্তাউন রিজজুন উরসিলা আলা মান কানা ক্বাবলাকুম, মহামারী প্লেগ, বসন্ত, কলেরা, এই ধরনের যেগুলি মহামারী যাতে অনেক লোক একসাথে মারা যায়, মহামারী হচ্ছে এমন এক আযাব যা তোমাদের পূর্বের জাতির উপর প্রেরণ করা হয়েছিল, তাদের পাপের জন্য আল্লাহ ফাক রব্বুল আলম তাদের উপরে এই আযাব প্রেরণ করেছিলেন, এই বনী ইসরায়েলদের উপর এই মহামারী পাঠানো হয়েছিল। এই আযাবের কথা আল্লাহ ফাক আয়াতে উল্লেখ করেছেন, কেন এই আযাব আল্লাহ দিয়েছিলেন, বেমা কানু ইয়াফসুকুন, কারণ তারা পাপাচারে লিপ্ত হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আর এক নিয়ামতের কথা উল্লেখ করেছেন বনী ইসরায়েলদের উপর, ওয়াইজ ইস্তাস্তা মূসা লি কওমিহি, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে গেলেন,